যে পুরুষের সাথে যতক্ষণ পর্যন্ত না সে ঈমান এনেছে। জেনে দেখো একজন মুমিন বান্দা একজন মুমিন পুরুষ বলে আব্দুল মুমিন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাও আজাবাকুম, মুশরিক যদি সুন্দর সুন্দর হয় মুশরিকের সৌন্দর্য যদি তোমাকে মুগ্ধ করে তবুও জেনে দেখো একজন মুমিন ভাবছিল ভালো লোক তোমার তোমার জন্য। অনেকে বলে যে মুসলমান থেকে অমুসলমান কাজ ভালো করে দিয়ে অমুসলমান নিয়ে আসে, কিন্তু সে দেখা জানে না যে অমুসলমান থেকে মুসলমান তার জন্য ভালো। মুসলমান যদিও কাজ একটু কম করে কিন্তু তার বুকে ঈমান আছে, তার বুকে বেঈমানি নেই, মুসলমান হুজুর কাফের বুকে বেঈমানি নেই। হাজিদি বলেন জেনে রাখবেন আল্লাহ তাআলা বলছেন যে মুমিন বান্দা হলো ভালো, তবে যে শর্ত রক্ষে মুমিন হয় তার না হয় আলাদা কথা, যদি না কেউ আসতে মুমিন হয় তাহলে আলাদা কথা, কিন্তু মুমিন যে হবে অবশ্যই সে মুশরিক থেকে ভালো। মুশরিকদের জন্য মুশরিকদের সাথে বিবাহ কি বলে, মুশরিকদের সঙ্গে মুমিনদের বিবাহ হতে পারে না। তার কারণ মুশরিক যেমন আল্লাহ খায় অপরের গুণ গায় গায়ের গুণ গায় সে নিয়ে একজন ব্যাধি চায়নি কি করে, স্বামী খায় কিন্তু অন্য অপর স্বামীকে পটির খায় আর উপপটির গুণ গায় কিংবা উপপতিকে যেমন সব সমর্পণ করে। এই দুটো নির্বাচন দুটো মিলের জন্য অপূর্ব মিলের জন্য আল্লাহ তাআলা বলছে যে এই দুজনের জন্য বিবাহ হারাম, বিবাহ দেওয়া চলবে না। শিরক করো আল্লাহর স্থানে অপবাদ এবং অপমান, যদি আপনি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেন তো আল্লাহ অপমান করা হয় না, না আল্লাহ অপমান করা হয়। শিরক হলো মানবতার অপমান, শিরক যদি করেন তো আপনি নিজেকে অপমান করছেন। আপনি যদি কোনো মূর্তির সামনে, আপনি যদি কোনো গাছের সামনে, আপনি যদি কোনো কপটের সামনে ইজা করেন তো আপনি আশ্রয় না আপনি কাজ তাই না, আপনি সৃষ্টির সেরা জাতি আপনি নিজের অপমান করলেন, আপনি নিজেকে ছোট করলেন শিরক করে। সুতরাং যে ব্যক্তি শিরক করে সে নিজেকে অপমান করে। শিরিক কুসংস্কার ও অমূলক বিশ্বাসের বাসা, শিরিক ভয় ও অমূলক ধারণা এবং সন্দেহের উৎপত্তি স্থল। যখনই আপনার মনের ভিতরে শিরিক আসবে তখন অমূলক নানা ধারণা সংশয় আতঙ্ক এখানে এই আছে ওখানে সেই আছে ওখানে যাস না এই আছে নানা রকম ভয়ের ভিতরে আসবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াসা তারা যেহেতু আল্লাহর সঙ্গে শরীক করে তাই তাদের হৃদয়ে আমি আতঙ্ক বলে দেব, কেন যেহেতু তারা বিনা সনদে আল্লাহর সঙ্গে শরীক করে। আল্লাহর সঙ্গে শরীক করলে শিরিক করলে আপনার ভিতরে আতঙ্ক সৃষ্টি হবে, এই জন্য শিরিক যারা করে তাদের মনের ভিতরে বড় আতঙ্ক থাকে। শিরিক ফলপ্রসূ আমল বা কর্ম ব্যাহত করে, যেহেতু শিরিক তার অনুসারীদের মাধ্যমে অনুসারীদেরকে মাধ্যম ও সুপারিশকারীর উপর ভরসা নির্ভর করতে শিক্ষা দেয়, ফলে তারা সৎকর্ম ত্যাগ করে বসে এবং পাপকর্মে আবৃত থাকে আর বিশ্বাস রাখে যে ওরা তাদের সুপারিশ করবে। কাজ করবে না সস্তায় বস্তারা বায়াত হয়ে যাও কালকে পিড়ে বেশ করে পার হয়ে যাবো খারাপ জানাতে পৌঁছে যাবো, কি দরকার না করার কি দরকার আছে সহজ। অনেকে গাইডলার উপরে এবার ভরসা রাখে, কেন সে শিখ করছে, শিরিক করলে পরে সে আর কোনোদিন ভালো কাজ করতে পারবে না, দেখবে সে আর কোনো নামাজের তৌফিক লাভ করছে না, কেন না তার নামাজের ছিঁড়ে নিয়ে বসে আছে, কে তার গুরু, গুরু নামাজের ছিঁড়ে নিয়ে বসে আছে নামাজ কেন কে পার করবে আপনাকে, এই বলে সে সমস্ত রকমের খারাপ এখন কাজ থেকে বঞ্চিত হয় এবং খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ হয়। সুপারিশের আশা করে তার কাছে অথচ সুপারিশ সুপারিশ কে করবে, বাইরের কাল কেয়ামতের দিনে নিজের আত্মীয় আত্মীয়কে চিনতে পারবে না, চিনবে না। ছেলের সঙ্গে সম্পর্ক থাকবে না, মায়ের সঙ্গে সম্পর্ক থাকবে না আর স্ত্রীর সঙ্গে সম্পর্ক থাকবে না, ছুটাছুটি করবে আর সে আপনার সঙ্গে কিছু সম্পর্ক নেই, কেবল মাত্র দুজন পয়সার সম্পর্ক আছে, নজর নিয়াজ দেশ করে এই সম্পর্ক আছে আর তার সঙ্গে আপনি আশা করে রাখবেন যে সে আপনাকে পার করে বসে আনতে দেবে, কত বড় প্রমাণ হয় না, সে নিজের ছেলেকে পার করতে পারে না, দেখুন না পার পারতে পারে না, পারে না মন মনিকা ছেলেকে পার করতে পারে না। তাই যে আল্লাহর কাছে যখন দোয়া করলেন নবী তখন আল্লাহ তাআলা কি বললেন, নো জানে হয় না, বর্তমান ছেলে নয়। আর মনে করলে আল্লাহ ও আমার ছেলে অন্যায় মিশে যাবে, আল্লাহ কে বাঁচিয়ে দাও। আল্লাহ বলেন, তুমি জানে হয়ে না, ও তোমার ছেলে নয়, ও তোমার ছেলে নয়। কারণ আত্মীয়তার বন্ধন, এই আত্মীয়তা রক্তের বন্ধন থেকে বেশি দৃঢ় বন্ধন হলো কিসে? ইমানের বন্ধন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে বাঁচাতে পারলেন না, মা বাপকে বাঁচাতে পারবেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বাঁচাতে পারবেন না। দূরের কথা, মাহাত্ম দূরের কথা, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জায়গাতে আবার যেখানে মা মারা গেছেন কাঁদতে লাগলেন, আর তার কান্না দেখে সাহাবী কাঁদতে লাগলেন, মোহাম্মদ রাসূল আল্লাহ আল্লাহ আল্লাহ নবী আপনি কাঁদছেন কেন? তো আল্লাহ নবী বললেন, আমি আমার মায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার অনুমতি চাই, কবর জানাতে অনুমতি চাইলাম, কবর জানাতে অনুমতি চাইলাম, আল্লাহ আমাকে অনন্ত বিয়ার না তোমরা মুশরিক হয়ে যেও না, মুশরিককে দলভুক্ত হয়েও না। যে মুশরিকরা তাদের দিনকে বিচ্ছিন্ন করে ফেলেছে, বিভক্ত করে ফেলেছে, তার প্রত্যেকটা দল নিজের যা আছে তাই নিয়ে খুশ। তাহলে দিনকে বিভক্ত করা কাজটা মুশরিকদের কাজ, নাসিকদের কাজ। জেনে রাখবেন শিখ হল কয়েক প্রকারের। প্রথম প্রকার শিখ হল শিখে আগ্রহ। এই শিরকে আগ্রহ কাকে বলে? যে শির আপনাকে ইসলাম থেকে খারিজ করে দেয়, এবং জাহান যে ব্যক্তি যদি মারা যায়, তওবা করে যদি মারা যায়, তওবা না করে যদি মারা যায়, তার কিয়ামতের দিন সে চিরস্থায়ী জাহান্নামবাসী হবে। আর আগ্রহ কাকে বলে? যে কোনো প্রকারের ইবাদত আল্লাহকে ছেড়ে অথবা আল্লাহর সাথে অন্যকে নিবেদন, অন্যকে নিবেদন করা, আল্লাহকে ছেড়ে কিংবা আল্লাহর সাথে যে কোনো প্রকার ইবাদত যদি গায়রুল্লাহকে নিবেদন করে সেটা কি হয়ে যাবে? সেটিকে আগ্রহ। কেন করা হয় হুজুর? দুটো আশা। প্রথম আশা হল যে যাদের জন্য ইবাদত নিবেদন করা হয় তারা কেয়ামতের দিনে আমাদের জন্য সুপারিশ করবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। এরা তার কেয়ামতের দিনে আমাদের জন্য সুপারিশ করবে। যেমন আমরা আমাদের পীর সাহেবদের জন্য মনে করে থাকি যে কেয়ামতের দিনে সুপারিশ করে উকিল ধরে পার করে দেবে। উকিল হচ্ছে উকিল, আর উকিল ওখানে থেকে আমাদেরকে কেয়ামতের মুখে পার। প্রসঙ্গত উল্লেখ্য যে কেয়ামতের দিনে উকিল লাগবে না লাগবে না, কেয়ামতের দিনে ওখানে চলবে না চলবে না, প্রথম কথা জেনে রাখতে হবে যে আল্লাহ তাআলা নিজেই হাকিম, নিজেই সাক্ষী আর নিজেই উকিল। সেখানে উকিল ওকালতি চলবে না। কেন? দুনিয়ার কোর্ট আর কেয়ামতের কোর্ট কিন্তু এক না, দুনিয়ার হাকিম আর আল্লাহ হাকিম কিন্তু এক না। দুনিয়ার কোর্টে উকিল ধরতে হয় কেন? যে হাকিম হয় আপনার ভাষা বোঝে না, না হয় আপনি নিজে ঘুষিয়ে বলতে পারবেন না, তার জন্য উকিল ধরে ব্যবস্থা করতে হয়। আর আল্লাহ তাআলা আপনার সমস্ত ভাষা বোঝেন, এমনকি যদি আপনি মুখে প্রকাশ নাও করতে পারেন তো আপনার অন্তরের প্রভাব আপনারা দেখেন না জানেন না। উকিল ধরা যায় এই জন্য যে আপনি অন্যায় করেছেন, অথচ অন্যায় থেকে বাঁচার জন্য আপনি উকিল করছেন। তার মানে আপনি অন্যায় থেকে পালানোর জন্য বা অন্যায় শাস্তি নেবেন না এই জন্য আপনি উকিল ধরলেন, দিয়ে উকিল সাহেব 9-6, 6-9 করে কি করলো আপনাকে নির্দোষ করে দিল, যার ফলে আপনি দুনিয়া কোর্টে জিতে যান যদিও আপনি অপরাধী। কেয়ামতের কোর্টে এরকম গল্প চলবে? একটা গল্প বলবো, গল্প গল্প। এক মহাজন, এক চাষি এক মহাজনের কাছ থেকে 500 টাকা গাড়ি নিয়েছিল। আগামী বছর শোধ করবো, ধান মাঠে শোধ করবো, করতে করতে শোধ করতে পারেনি, এদিকে সুদ পাই আছে, আর সে বেঁচে যেতেই পারে না। শেষকালে সে করলো কি, কেস করল। কেস করে এই মামলা কোথায় গেল? কোর্টে গেল। বেচারা চাষি তো খুব মুশকিলে পড়লো, কোর্টে গেল, এবার তো তার দেশ আদায় করে তাকে জেল খাটতে হবে। এরকম করলো কি, লোকের পরামর্শ নিয়ে বললো কি, উকিল ধরো। উকিল ধরলে পরে তোমাকে এই ঋণ থেকে একদম মুক্ত করে দেবে, এই মুকুব হয়ে যাবে। বেচারি উকিল ধরল, উকিল বলল ঠিক আছে আমি তোমাকে কেয়ামতের কোর্টে বাঁচিয়ে দেবো, কিন্তু শর্ত আমার তো কি দিতে হবে? হ্যাঁ, কি দিতেই হবে, টাকা তো